لا يطيب العيش إلا في رضا رب السماء. وإذ عرفت الله رب حلوة حلوة حلوة حياتي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أمرا تفسير كربو سورة الممتحنة. أي سورة الممتحنة جانبي كريم صلى الله عليه وسلم مدينة جيبون نازل هيتشه ايبون اتي تيروتي آيات رويتشه. আর এই সুরার নাম সুরায় মুমতাহানা এই জন্য যে এই সুরার আয়াত নম্বর দশে আল্লাহ পাক এক পরীক্ষার কথা উল্লেখ করেছেন, পরীক্ষা নিতে বলেছেন ওই সব মহিলাদের, যে সব অমুসলিম মহিলারা ইসলামের উদ্দেশ্যে, ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মুসলিমদের কাছে উপস্থিত হবে, আল্লাহ পাক তাদের পরীক্ষা করতে বলেছেন। পরীক্ষা করার পদ্ধতিটা এইভাবে শেখানো হয়েছে যে আল্লাহর কসম করে বলতে বলবে যে তুমি ইসলামকে বুঝে ইসলাম গ্রহণের জন্য এসছো, তোমার স্বামীর সাথে ঝগড়া দ্বন্দ্ব হয়েছে, মনোমালিন্য হয়েছে বলে তুমি সেখান থেকে আসনি, অথবা কোনো মুসলিম ছেলের সাথে তোমার প্রেমের ভিত্তিতে আসনি, বরং সত্যিকার অর্থে দীন ইসলাম কবুল করার উদ্দেশ্যে এসেছো। আল্লাহ পাক এই নির্দেশের ক্ষেত্রে বলেছেন ফামতাহিনুহুন্না, তারা যদি ইসলাম গ্রহণ করে হিজরত করে আসে, বিশেষ করে মক্কা থেকে মদিনা এই সময় হিজরত করা ফরজ ছিল মক্কা বিজয়ের পূর্বে, সেই সময়কালে এই আয়াত নাজিল হয়েছে। হুদাইবিয়ার সন্ধি ষষ্ঠ হিজরিতে হয় আর এই অষ্টম হিজরি পর্যন্ত মক্কা বিজয় হয়নি, এই সময়টাই আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ নাজিল হয়েছিল যেসব মহিলারা মক্কা থেকে চলে আসবে হিজরত করে, যে আমরা মদিনায় আশ্রয় চাই আর ইসলাম কবুল করতে চাই, তাদের পরীক্ষা করে দেখো যে আসলে কি ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে এসছে না দুনিয়ার কোনো গরজে এসেছে। যদি দেখা যায় যে হ্যাঁ সত্যিকার ইসলাম কবুল করার জন্য এসছে, তাহলে তাদেরকে ফিরিয়ে দেবে না কাফেরদের উদ্দেশ্যে। কাফেরদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তিতে ছিল রজুল, রজুল মানে পুরুষ লোক হয়, কাফেররা টের পায়নি যে এখানে একটা ফাঁক থেকে গেছে, রজুল মানে পুরুষ ব্যক্তি হয় শুধু। কিন্তু ওখানে শর্ত যে ছিল হুদাইবিয়ার সন্ধির, সেই শর্তে ছিল যে কোন মক্কার লোক অর্থাৎ কাফের যদি মদিনায় এসে আশ্রয় নেই, তাহলে মদিনার লোকেরা অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামরা তাকে ফিরিয়ে দেবে, আর মদিনার কোনো মানুষ অর্থাৎ কোনো মুসলিম যদি ইসলাম বিমুখ হয়ে মদিনা ছেড়ে মক্কায় গিয়ে আশ্রয় নেই, তাহলে মক্কার কাফেররা ফিরিয়ে দেবে না। এই শর্ত সাহাবায়ে কেরামরা মোটেই মানতে রাজি ছিলেন না, কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা আল্লাহ পাকে নির্দেশ, সুতরাং মানতে হবে। এতে বলা হয়েছিল যে কোন ব্যক্তি মানে রজুল শব্দ ছিল, তাহলে মহিলাদের কথা উল্লেখিত হয়নি। কেউ কেউ বলেছেন তাফসীরকাররা যে আহাদ, আহাদ শব্দটি ব্যবহার ছিল কেউ, কিন্তু এটা ভেঙে বিস্তারিত লেখা ছিল না ওই চুক্তিপত্রে যে সেটা পুরুষ না মহিলা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন নির্দেশ দিলেন যে কোনো মহিলা যদি হিজরত করে চলে আসে ইসলাম কবুল করার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায়, তাহলে হে মোহাম্মদ সাল্লাহ ইসলাম তাকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, তাদের চুক্তির ভিত্তিতে কোনো পুরুষ যদি চলে আসে তাহলে ফিরিয়ে দেবে, কারণ চুক্তি পুরা করা ফরজ। তো মহিলারা যখন চলে আসত ইসলাম কবুল করার উদ্দেশ্যে হুদাইবিয়ার সন্ধির পরে, আল্লাহ পাক বলে এদের পরীক্ষা করে দেখো কি গরজে এসছে। এই যে পরীক্ষা, একে ইমতিহান বলা হয়, ফামতাহিনুহুন্না, এখান থেকে সুরার নাম হয়েছে সুরাতুল মুমতাহিনা। এই সুরায় বিশেষ করে যেই বিষয়বস্তুটি উল্লেখ করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে আল্লাহর শত্রুদের সাথে, কোন আল্লাহ পরকালকে অস্বীকারীদের সাথে, পাপিষ্টদের সাথে, কাফের মুশরিকের সাথে, মুনাফে কপটের সাথে বন্ধুত্ব স্থাপন করা আল্লাহ পাক নিষেধ করেছেন। বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, অন্তর থেকে কাউকে ভালোবাসা, এটা ইসলামে জায়েজ নাই। আল্লাহ পাককে যে ঘৃণা করে, আল্লাহর দিনকে যে ঘৃণা করে, আল্লাহ পাকের রাসূলকে যে ঘৃণা করে, তাকে তুমি ঘৃণা করবে, তাকে ভালোবাসবে না, এটা হচ্ছে দীন ইসলামের শিক্ষা। আর সদাচরণের সম্পর্ক হচ্ছে বাহ্যিক কর্মের সাথে, আল্লাহ পাক সদাচরণ করতে বলেছেন, ভালো ব্যবহার করতে বলেছেন, ভালো চরিত্র দিয়ে আকৃষ্ট করতে বলেছেন অন্যদেরকে। অন্তরের ভালোবাসা ছাড়া ভালো আচরণ হতে পারে, যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই সুরার বিশেষ বিষয়বস্তু হচ্ছে এটা। তাফসীরের দিকে ফিরে আসি, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুউ ওয়া আদুউকুম আউলিয়া, হে ইমানদার লোকেরা, তোমরা আমার শত্রুকে আর তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাদের দিকে তোমরা ভালোবাসার হাত বাড়াবে অথবা তাদের কাছে বন্ধুত্বের সংবাদ পাঠাবে, এমন আদান প্রদান করবে, চিঠিপত্র হোক অথবা কোনো যোগাযোগ হোক, যাতে বন্ধুত্বের জন্য প্রস্তাব পেশ করবে যে নিজে থেকেই তাদের সাথে বন্ধুত্ব করতে চাও। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে যে সত্য আগত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের দিন, তা তারা অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, তৌহিদ হচ্ছে হক অস্বীকার করেছে, আল্লাহ পাকের দিন ইসলাম হচ্ছে হক অস্বীকার করেছে, আল্লাহ পাকের রাসূল হচ্ছে হক সত্য অস্বীকার করেছে, তারপরেও তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। ইউখরিজুনা আর-রাসূলা ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও বের করে থাকে, বিতাড়িত করে থাকে। আল্লাহ বলছেন ইউখরিজুনা আর-রাসূল, রাসূলকেও বিতাড়িত করে থাকে, অর্থাৎ তারা মক্কা থেকে বিতাড়িত করেছে, ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও বিতাড়িত করেছে। কি জন্য? তোমাদের কোনো অপরাধ ছিল? তোমরা চোর ডাকাত অসৎ চরিত্রে ছিলে? না, আন্তু মেনু বিল্লাহি রব্বিকুম, কারণ তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলে। ইনকুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, তোমরা যদি আমার রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে থাকো, হে মুহাজিরিন আনসার, আর কিয়ামত পর্যন্ত এই বিধান অব্যাহত আছে, হে মুমিন মুসলিম, যদি আল্লাহ পাকের রাস্তায় তোমরা জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে থাকো, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাও, তাহলে বিজাতির সাথে বন্ধুত্ব স্থাপন করবে না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। অবতেগা মারাজাতি, আর যদি আমার সন্তুষ্টি চাও, আল্লাহ রাস্তায় যদি তোমরা বেরিয়ে থাকো, অবতেগা মারাজাতি, আর আমার সন্তুষ্টি কামনা করো, তাহলে তোমরা বিজাতির সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাদের সাথে গোপনে তোমরা বন্ধুত্ব স্থাপন করছো, লুকিয়ে লুকিয়ে তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছ। অথচ আমি জানি যা তোমরা লুকিয়ে রাখো, ওয়ামা আলান্তুম, যা প্রকাশ করো। ওয়ামা ইয়া ফাইলু মিনকুম, তোমাদের মধ্যে যারা এই রকম আচরণ করবে, কাফেরের সাথে আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য আগে বাড়বে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, তারা সরল পথ থেকে বিভ্রান্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই আয়াত এবং এরপরে আরো কয়েকটি আয়াত এই সূরা নাজিল হওয়ার কারণ হিসাবে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে যা সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরি সাহাবী ছিলেন, অর্থাৎ 313 জন সাহাবী যে বদরে হাজির হয়েছিলেন প্রথম ইসলামের বড় জিহাদে, তার একজন ছিলেন তিনি। তিনি কোরাইশ বংশের অন্তর্ভুক্ত ছিলেন না, তবে কোরাইশদের সাথে মিত্রতা ছিল, যার ফলে মক্কায় তার পরিবার বসবাস করত। এই হাতেব তো হিজরত করে চলে এসেছিল, কিন্তু তার পরিবার পরিজন তারা মক্কাতেই থেকে গেছিল, আসতে পারেনি। এই সাহাবি ভাবলেন যে কুরাইশরা যারা ইসলাম গ্রহণ করে হিজরত করে মদিনায় চলে এসছে, তাদের আত্মীয় স্বজন ওখানে আছে, তাদের যদি পরিবার পরিজন কারো থেকে যায়, ধন সম্পদ থেকে যায়, তো আত্মীয়তার খাতিরে তারা দেখাশোনা করবে এবং ক্ষতি করবে না, কিন্তু আমার সাথে তো কারো আত্মীয়তা নেই, তো আমি যদি ওদের সাথে একটা ভালোবাসা একটু প্রদর্শন করে দিই, তাদের যদি একটু উপকার করে দিই, আল্লাহ পাকের যা ফয়সালা আছে তা তো হবেই, যেটা হওয়ার হবে, আল্লাহ পাক রাসূলকে যেটা করতে চান করবেন, মুমিনদেরকে যতদূর পৌঁছাতে চান পৌঁছাবেন, কিন্তু আমি এটুকু করে দিলে কাফেররা হয়তো আমার পরিবার ছেলে মেয়েদের দিকে একটু খেয়াল রাখবে, তাদের ক্ষয়ক্ষতি করবে না। এই জন্য হুদাইবের সন্ধির পরে 10 বছরের সন্ধি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার মুশরিকদের, যে 10 বছর আমাদের মাঝে যুদ্ধ বন্ধ থাকবে, আর স্বাধীন হয়ে মমিন মুসলিমরা মক্কা যাতায়াত করবে, আর যারা মক্কার মুশরিক কাফের তারাও মদিনা বা যে কোনো ব্যবসায়ী সফরে যাতায়াত করবে, কেউ কারো ক্ষতি সাধন করবে না। এর মধ্যে এই কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদের মিত্র গোত্রে ওকে খুন করে দিয়েছিল, যার ফলে চুক্তি তারাই ভঙ্গ করেছিল, গাদ্দারি বিশ্বাসঘাতকতা তারাই করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম বিশ্বাসঘাতকতা দেখে তাদের বিরুদ্ধে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিলেন, যে এখন মক্কা বিজয়ের জন্য মক্কা এই প্রবেশ করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এই কথাকে গোপন রাখতে বলেছেন সাহাবাই কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাতে বিন আবি বালতা এই কথাটি এটা চিঠিতে লিখে দিয়ে এক কাফের মুশরিক মহিলা ছিল, সেই মহিলাকে দিয়ে দিল যে তুমি গিয়ে কোরাইশদের কাছে পৌঁছে চলে আসো। এটা বড়ই বিশ্বাসঘাতকতা, এটা হচ্ছে গুপ্তচরের কাজ। আর ইসলামের বিরুদ্ধে, মুমিনের বিরুদ্ধে এই গুপ্তচরের কাজ করা হারাম কাজ, চরম অপরাধ। রাসূলুল্লাহ সাল্লামের কাছে ওহী চলে আসলো যে তুমি যে প্রস্তুতি নিচ্ছ মক্কায় আক্রমণের জন্য, এই সম্পর্কে কোরাইশদের কাছে খবর কিন্তু চলে গেল, যাচ্ছে রাস্তায়। রাসূলুল্লাহ সাল্লাম তাড়াতাড়ি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মেঘদাদকে ডাকলেন আর বলে দ্রুত যাও, এক মহিলা চিঠি নিয়ে যাচ্ছে, তার কাছ থেকে চিঠি অবশ্যই উদ্ধার করে নিয়ে আসো। মদিনা থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে রওজায়ে খাক নামক স্থানে ওই মহিলাকে ধরলো, মহিলার কাছে চিঠি চাইলো, বলছেন আমার কাছে কোনো চিঠি নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অবশ্যই তুমি ওই চিঠি আমাদেরকে দাও, আর না হইলে ও জাররে দান নাকি, নাহলে তোমার কাপড় খুলে চেক করব। অবশ্যই তোমার কাছে চিঠি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহি হয়েছে, তিনি মিথ্যা কথা বলেননি। মহিলা ভয়ে তখন তার যে মাথার চুলের খোপা ছিল খোপা থেকে চিঠি বের করে দিল। এই চিঠি পাঠিয়েছিলেন হাতিব রাদিয়াল্লাহু তাআলার, ভুল কাজ করেছিলেন, অথচ বদরী সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ হাতিব এই কাজ করেছে, দানি আদর অন কাহাজাল মুনাফিক, আমাকে শুধু অনুমতি দেন, এ মুনাফিকের গর্দনটা উড়াই দিই। রাসূলুল্লাহ বললেন যে না না না না, তুমি কি জানো, লাআল্লাহ ইত্তালা আলা আহলে বাদর, হতে পারে আল্লাহ পাক বদরে যারা শরীক হয়েছিল তাদের অন্তর জেনে ফেলেছেন, যার ফলে বলেছেন এ মালুমা শেতুম, দেখো বদরে যারা হাজির হয়েছে শোনো, এরপরে যা করবে করো, কাদ গাফারতু লাকুম, তোমাদের অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিলাম, আল্লাহ মাফ করে দিয়েছেন। সুতরাং এর দ্বারা ভুল হয়েছে, কিন্তু সে কুফুরি করে বা মোনাফিকি করে যে এই খবর পাঠাতে গেছে তা করেনি। হাতিব রাদিয়াল্লাহু তাআলা ওজর পেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘটনাটি বললাম যে আমার আত্মীয় স্বজন ওখানে থেকে গেছে, আমার স্ত্রী ছেলে মেয়ে থেকে গেছে, তাদের যাতে করে একটু সুরক্ষার ব্যবস্থা হয়, আল্লাহর ফয়সালা যা হবে সেটা তো হবে, মক্কা বিজয় হওয়ার সেটা তো হবেই, কিন্তু এই জন্য আমি একটু এই ভুল কাজটা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাফ করে দিলেন, আল্লাহ পাক হাতিব রাদিয়াল্লাহু তাআলাকে মাফ করে দিলেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তাফসীরের দিকে। আমরা তাফসীর করছিলাম সূরায়ে মুমতাহানার। সূরায়ে মুমতাহানার আয়াত নম্বর 2 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআন ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসু ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে দেখো, তাদের সাথে যারা আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, তোমাদের শত্রু, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না, আর তারা যা করেছে তোমাদের সামনে রয়েছে। আল্লাহ পাক কাফেরদের সম্পর্কে আরও বলছেন, মক্কার বিশেষ করে কাফেরদের সম্পর্কে, সাধারণভাবে প্রত্যেক আল্লাহর শত্রুদের ক্ষেত্রে, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদান, এরা যদি তোমাদেরকে জব্দ করতে পারে, ইয়াকুনু লাকুম আদান, তাহলে তোমাদের শত্রু হয়ে পড়বে। এরা যখন পারে না তখনই সোজা হয়ে থাকে, আর জব্দ করতে পারলে শত্রু হয়ে পড়বে। ওয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসু, এবং তাদের হাত এবং ভাষা সম্প্রসারিত করে দেবে তোমাদের দিকে অনিষ্টের সাথে, অনিষ্টের উদ্দেশ্যে, তোমাদের ক্ষতি সাধনে কোনো রকমের ঘাটতি রাখবে না। এটা হচ্ছে এদের চরিত্র। ওয়াদ্দু, শুধু তাই নয় যে ক্ষতি করেই ছেড়ে দেবে তোমাদের, ওয়াদ্দু লাউ তাকফুরুন, এবং তারা এটা চায়, এটা পছন্দ করে যে তোমরা যাতে কুফুরি করে ফেলো, যেমন তারা কুফুরি করেছে। তারা যেমন আল্লাহ পরকালকে অস্বীকার করেছে, তেমনি তারা চায় যে তোমরাও যাতে করে আল্লাহ পরকালকে অস্বীকার করো, রাসূলকে অস্বীকার করো, কোরআনকে অস্বীকার করো, এটা চাই। আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন যে আত্মীয়তার খাতিরে হে হাতিব, তুমি এই চিঠি পাঠিয়েছিলে আর বিশ্বাসঘাতকতার কাজ করেছিলে, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আউলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ, কখনো তোমাদের কাজে আসবে না তোমাদের আত্মীয় স্বজন, রাহিম মের বহু বচন হচ্ছে আরহাম, তোমাদের আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, ওয়ালা আউলাদুকুম, আর তোমাদের সন্তানাদিও কোনো কাজে আসবে না, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে, ইয়াফসিলু বাইনাকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম, ইয়াউমাল কিয়ামা যদি আগের সাথে লাগান, ওয়ালা আউলাদুকুম ইয়াউমাল কিয়ামা, মানে কিয়ামতের দিনে তোমাদের আত্মীয়তাও কাজে আসবে না আর তোমাদের ছেলে মেয়েরও কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না, ইয়াউমাল লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু, না ধন সম্পদ কাজে আসবে না কারো ছেলে মেয়ে কাজে আসবে। আর যদি আউলাদ আকুমে থেমে যান, ওয়াকফ করেন, তাহলে হবে ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম, কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন। একটি তাফসীর হচ্ছে ফাসাল ইয়াফসিলু মানে ফয়সালা করা, বিচার করা, আল্লাহ বিচার করেন, আর ফাসাল ইয়াফসিলু মানে পৃথক করা হয়, ফসল মানে সেপারেট করা। তো আল্লাহ বলছেন ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম, দ্বিতীয় তাফসীর এটা হতে পারে যে আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাদের মাঝে আর তোমাদের আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে সকলের মাঝে আল্লাহ পাক পৃথক করে দেবেন, অর্থাৎ বিচার দিবসে কেউ কারো সাথে পরিচয় নেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেমন আয়াতে বলা হয়েছে প্রত্যেকেই একে অপরকে দেখলে পালাবে, নিজেকে নিয়ে পরেশান থাকবে, কিন্তু জান্নাতিরা জান্নাতে যখন চলে যাবে তখন আবার ছেলে মেয়েদের সাথে, আপনজনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে, যারা জান্নাতি তাদের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে। আল্লাহ বিমা তাআমালুনা বাসীর, আর যা তোমরা করো আল্লাহ পাক সব কিছু দেখছেন। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ, আদর্শ বলা হয় যার অনুকরণ করা হয়। আপনার সামনে এমন একটা এক ব্যক্তি রয়েছে অথবা একটা বিষয় রয়েছে যার আপনি অনুকরণ করছেন, যেটাকে আপনি মনে করছেন যে আমি এই রকমই নিজেকে করব, এটা হচ্ছে আদর্শ। আজকাল অধিকাংশ মানুষদের আদর্শ হচ্ছে অসৎ লোকেরা, যার ফলে সৎ জীবনযাপন পায় না। সৎ লোককে যদি আদর্শ হিসাবে গ্রহণ করতো তাহলে অবশ্যই সৎ জীবনযাপন করতে পারত। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য হে উম্মতে মুসলিমা, মুসলিম উম্মতের লোকেরা, তোমাদের জন্য ইব্রাহিম আলী ইসলামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। ওয়াল্লাযিনা মাআহু, এবং ইব্রাহিম আলী ইসলামের যারা সঙ্গী, ইব্রাহিম আলী ইসলামের সাথে আকিদাই এবাদতে আমলে ইমান ইসলামে যারা সাথে থেকেছে আর আছে আর থাকবে, তারা তোমাদের জন্য আদর্শ। ইব্রাহিমের আদর্শ এবং ইব্রাহিমের সাথী সঙ্গীদের আদর্শই হচ্ছে আসল উত্তম আদর্শ। কি আদর্শ? কয়েকটি আদর্শের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। ইজ কালু লিকাওমিহিম, যখন তারা বলেছিলেন ইব্রাহিম আলী ইসলাম এবং ইব্রাহিম ইসলামের সাথী সঙ্গী, ইব্রাহিম আলী ইসলামের সাথী তার ভাইপো লুত আলী ইসলাম ছিলেন এবং তার বিবিরা, তার বিবি সারা, হাজার, ইজ কালু লিকাওমিহিম, যখন তারা নিজ সম্প্রদায়কে বলেছিল ইন্না বুরাআউ মিনকুম, নিশ্চয়ই আমরা তোমাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, বারিউনের বহু বচন, সম্পর্ক ছেদ করছি, অমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবের উপাসনা করো সেগুলি থেকেও সম্পর্ক ছেদ করছি। এর দ্বারা বোঝা গেল যে অসৎ কাজ থেকেও সম্পর্ক ছেদ করতে হয় আর অসৎ লোকদের থেকে সম্পর্ক ছেদ করতে হবে। আজকালকার আমাদের মুসলিম সমাজের লোকেরা বলে যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, এটা একেবারে অজ্ঞতা আর কথা, ইসলাম বিরোধী কথা। পাপকে ঘৃণা করবেন, জেনাকে ঘৃণা করবেন, জেনাকারীকে ঘৃণা করবেন না, না খুন করাকে ঘৃণা করবেন, খুনিকে ঘৃণা করবেন না, চুরি করাকে ঘৃণা করবেন, চোরকে ঘৃণা করবেন না, এটা তো আল্লাহ শিখায়নি, এটা তো তার রাসূল শিখায়নি। এই জন্য এখানে পাপ কর্ম থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করার কথা বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আর পাপীদের থেকেও, বাপ যে শিরক করতো শিরক থেকে সম্পর্ক ছেদ করেছেন, আর বাপ থেকে সম্পর্ক ছেদ করে হিজরত করেছেন ইরাক থেকে শামে। আল্লাহ বলছেন নিশ্চয় আমরা সম্পর্ক ছেদ করেছি তোমাদের থেকে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসব উপাসনা করো সেসব থেকে। কাফারনা বিকুম, তোমাদেরকে প্রত্যাখ্যান করছি, তোমাদের অস্বীকার করছি, তোমাদের আনুগত্য করব না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা, আর আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ শুরু হয়ে গেছে। বাদা ইবদু যদি হয় আর সেটাই আছে কোরআনে কারিমে, তো শুরু হয়ে গেছে, আরম্ভ হয়েছে। বাদা, বাদা ইবদু যদি হয় তার মানে হবে প্রকাশ পেয়েছে, তাহলে এখানে কোরআনে কারিমে বাদাই রয়েছে, এর মানে হবে যে আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ প্রকাশ পেয়েছে, স্পষ্ট হয়ে গেছে। তোমরা বাতিলকে ছাড়বে না, আমরা হককে আঁকড়ে ধরবো, তাহলে স্পষ্ট হয়ে গেছে, প্রকাশ পেয়েছে শত্রুতা আর বিদ্বেষ চিরতরে আবাদান। আর বাদা যদি হয় তার মানে হচ্ছে শুরু করা। হাত্তা তুম, কতক্ষণ পর্যন্ত এই শত্রুতা থাকবে, কখন এই শত্রুতা বন্ধুত্ব পরিণত হবে? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করবে। ইল্লা কাউলা ইব্রাহিম, ইল্লা তবে এই কথা, ইব্রাহিম আলী ইসলামের বাণীটি আদর্শ নয়। ইব্রাহিম আলী ইসলাম একটি কথা বলেছিলেন, এই কথাটি কিন্তু তোমাদের জন্য আদর্শ নয়, মানে এটা অনুসরণ করা চলবে না। তোমাদের জন্য শুরুতে বলা হলো আয়াতের যে তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আদর্শ রয়েছে, তবে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটি আদর্শ নয় যা তিনি তার পিতাকে বলেছিলেন। কি বলেছিলেন তার পিতাকে? তার পিতা যখন বলল যে আমি শিরিক ছাড়ব না, আমি আমার এই বাপদাদার ধর্ম ছাড়ব না, আমি আমার এই প্রতিমা তৈরি করা আর তা পূজা করাই ছাড়ব না, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম আস্তাগফিরান্নাল্লাহ, বাপের শ্রদ্ধা, বাপের ভালোবাসা, আর আল্লাহর পক্ষ থেকে এই জ্ঞান আসেনি যে আমার বাপ ইমানের দিকে কখনো ফিরবে না, এটাও জানা ছিল না। লাস্তাগফিরান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আব্বা, আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। ওমা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, তবে আল্লাহর কবল থেকে কোনো কিছুতেই আমি রক্ষা করার অধিকারী নয়, আমি আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবো না। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমাদের প্রতিপালক তোমার প্রতি আমরা আস্থা করি, ওয়াইলাইকা আনাবনা তোমার অভিমুখী হই, ওয়াইলাইকাল মাসীহ তোমার কাছে প্রত্যাবর্তন স্থল। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু, হে আমাদের প্রতিপালক আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার কারণ বানিয়ে দিও না, কাফেরদের জন্য আমাদেরকে পরীক্ষার কারণ বানিয়ে দিও না, অর্থাৎ কাফেরদেরকে আমাদের কারণে পরীক্ষায় ফেলে দিও না। ওয়াগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় তুমি মহাপরাক্রান্ত আর বড় প্রজ্ঞাবান। তো কাফেরদের জন্য আমাদেরকে পরীক্ষার কারণ বানিয়ে দিও না, এর তাফসীর হচ্ছে যে আল্লাহ যদি আমাদেরকে নির্যাতিত করে রাখো, আমাদেরকে দুর্বল করে রাখো, আর তারাই যদি সর্বদা শক্তিশালী হয়ে থাকে, তাহলে ভাববে যে ইমানের পথটাই ভুল পথ, মুসলিমদের পথটাই ভুল পথ, কারণ ওরা দুর্বল, ওরা অসহায়, ওরাই সবসময় মার খাচ্ছে, আর আমরা তো দাদাগিরি করছি, আমরাই তো নেতৃত্ব দিচ্ছি, এটা তাদের হেদায়তের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করবে। আর বর্তমান অবস্থাটা ঠিক ওই রকম, কারণ কুফরি শক্তি নেতৃত্ব পৃথিবীতে, যার ফলে অনেকে ধোকায় পড়ে আছে যে ইসলাম সত্য না, কারণ মুসলিমরা দুর্বল। এটা একটা দিক, আর আর একটা দিক হচ্ছে মুসলিমরা নিজেরাই যদি চরিত্রহীন হয় তো এটাও কাফেরদের জন্য, অমুসলিমদের জন্য বড় ফিতনার কারণ, ইসলাম প্রচারে বড় বাধা। ইসলাম যদি সত্য দিন হইতো তাহলে মুসলিম চোর কেন, মুসলিম ডাকাত কেন, মুসলিম আবার জেলে কেন, মুসলিম অপরাধী কেন? এটা বড় একটা ফিতনার কারণ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা স্বরূপ করে দিও না, পরীক্ষা স্বরূপ, যে পরীক্ষায় পড়ে গেল কাফের, কেমন করে ইমান নিয়ে আসবো আসলে? ইসলাম যদি ভালো হইতো মুসলিমরা ভালো হইতো, মুসলিমদের চরিত্রের কারণে ইসলাম বদনাম হয়ে গেল। আজকাল যেসব অমুসলিম মুসলিমদের কাছে কাজ করে আর ঠিকভাবে বেতন পায় না, তারা ধরে নেয় যে মনে হয় ইসলামই এরকম শিখিয়েছে, না হলে আমার মুসলিম মালিক এরকম কাজ কেন করলো, আমার জুলুম অত্যাচার কেন করলো, আমার প্রাপ্য করে দিল না, তাহলে ক্ষতি করলো ইসলামে, ইসলাম প্রচারের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করলো। আল্লাহ এরকম অসৎ চরিত্রের মুসলিম আমাদেরকে বানায় না। তাহলে এই হচ্ছে এই আয়াতের তাফসীর। সময় শেষ হয়েছে, আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদেরকে ইসলামের দায়ী বানিয়ে দেন, ইসলামের আহ্বায়ক বানিয়ে দেন, আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা, চরিত্রের দ্বারা ইসলাম প্রচারিত তৌফিক দান করেন, সত্য কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।